يربى يا أخواني ذبا حديث صحيحين مجاسة أبو هريرة رضي الله عنه نقل قد الفطرة خمس خيوة إلى بطره لشر مجي الختان والاستحداد وقص الشارب ونطف الإبط وتقليم الأظافر أو تقليم الأظفار إبا بخاري مسلم مجي أسدي حديث إبارك السداسة يعني توضيح تولي ذبا إسلام خصال الفطرة هي إن ذا حديث ما ذي خصال الفطرة هي كلا لأن فاعلها يتصف بالفطرة التي فطر الله عليها العباد الله ي ذي فطرة روري ندر بندا كلور بجا جي فطرة يان لرد تصاف هو تلا بلي عليه توي أرى الإسلام الدين وحث عليها أرى الإسلام كي هو أرى فصل دين ذا سي أخلاق هو إن أرى بطر أني بلال راكي بلال إن سات اهتمام بلي بلال بلي عليه هو كلا فصل جي ذا بطر تاكي مانشي بداسه شندر بيشيبو يعني شندر ابو بشي اكمل الصفات واشرفها هاي بربطر عجيب ابو ليكون على اجمل هيئه واحسن خلقه بشي شندر شكل ما جاء ابو كير رسول الله صلى الله عليه وسلم عرره زي سنه دهدي هي سنه دي عربه در تاكد ديله مانش كلره بشي شندر لاغي ابو بشي ادر لاغي ابو ارا شندر فد دي بشري شندر واهرو بين ارا همي چخال گوت اند ارا شندر دي بشري شندر واهرو عبادت سے یہود نصر شندر نواورو مگر کافر شندر نواورو ارا شریت دین جندرو یہ ہندرا شندر واهرو ارا مومن منداک فلشن مجرد حزمة تقولي على استحداد استحداد خلي يعني بالوت يعني نداسة كور إنر استعمال غيره كي قرآن نذر ناقين نسي مايوهين مربوين تودين كشوري بو بالغ ولي إنر سحب غري فلان إنر ديري نراهن برة بيشي تاكي ليه شارد دينر غوره نتاعون يار بعد الختان ختان خلي مانوش كلا داسة شرم زعم مجي مربوين ده حاز غري ذكر خدي بام مجي এই মজাসে সামেকান জিয়ান থাকে ও তু সামিয়ান কি গরিবলন এজালা গরিবলন ইয়ান মজে বোর্ডিলা খসরা খল ওই থাকে ও এ খসরা ইন জেবুল্লা বুলিয়ারে ইয়ান রে খাড়ি ফেলন ইয়ান রে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম খুন্দিল্লা দকিক অন রাস ইসলাম এজাসে খড়ে খড়ে খসরা খল আছে বেগুনের হিসাব করি বল্লা বুলিয়ারে হয়া সুবহানাল্লাহ এ যেমন আমি আর বেগুনে জানিবার খুন্দিল্লা খসরা হদিন মানুষের ভিতরে খুন্দিল্লা বিয়ারাম কলানে খাস করি এবছর ওনারা খেয়াল করে জানা দিবা করোনা ভাইরাস কেছি ইহম মাঝে ফুরা দুনিয়া এজাসে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাগা দিন রসুল এসে কে ইনাল্লাহ উলি বেগুনে ইহতিমাম করে নখাড়ি ফেলন মুসকাড়ি ফেলন বাদে আতর দুয়ন বাদে ওজুবানা জায়গা কলাস দে না করে সাফ করন গালর সাফ করন ইম বেগম হজ্জ সুবহানাল্লাহ ইনম খুন্দিলা এলা যাইছে সো যদি ফুরা দুনিয়া আল্লাহ নবী সুন্নত দে রেলতে জাম গতি বলি আরে এ দুম বিয়ারাম মুসলমান তুন হইতো এ দুম বিয়ারাম দাসে এ ফুরা দুনিয়া মাঝে মনে করতে নইতো ও খাস করে মুসলমান তুন হইতো আল্লাহ ইয়ারা বেগুন রে ইসলামী ফিতর দিন আছে ইম বেগুন আর ভিতরে মাইয়া হইন মোর পাইম বেগুন আনি বলা তৌফিক দুক চলে ভাই আইন এটা দিবা খতনা করা আছে এবার সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা থাকিতে গেলে বেশি বালা কালা জলদি করি আর বেশি হয়ে যাবে তো এই জলদি করি সে হয়ে যাবে তাহলে গোরা থাকিতে যদি গরত দিলে ইয়ান বেশি বালা হেতাল্লা সাহেবুল কিতাব হদুয়কুন জামান সেগর লিআন্নহু আসরু বুরআন গোরা থাকিতে গরত দিলে জলদি করি কমে যাবে ইয়ার বাদে ইয়া ইখওয়ানি ওয়া আহবাবিল কালাম কসু শারিব ওয়া ইহফাউ কি করন মুসরে আছে খাড়ি ফেলন মুসরে বৈঠে বৈঠে করি আরে খাড়ি ফেলন সুন্দর করি আরে নবাফা করে রাখন বহুত মানুষের কলে মুসক কলরে বেলাম্বা গতি গতি উঠত কালাম মাঝে ফরে গাই ইন ঈদ করে কেউ দিলে যাবে যাবে ইয়ানি ইনসানের সকল মাঝে না থাকে অন্য সকল মাঝে হয়ে যাবে মানুষের কলে কী করে দাড়ি গুণরে খাড়ি ফেলে জিন শরীরতে আড়ার রাখিতে হয়ে বলকে দাঁড়িয়ে রাখন ইয়ান যদি ওয়াজিব মুসিনরে রাখে সুবহানাল্লাহ আল্লাহ নবী সুন্নতের মুখালাফত করে দিলি আল্লাহ নবী সুন্নতের মুখালাফত দিলি বলা গজুয়া ফিক্রিয়া হদিন আছে দুনিয়ার মাঝে চলিল এখন পর্যন্ত হিন্দার আসর আসি দেব কী করে দিয়ে মানুষের কলের আল্লাহ নবী সুন্নত দূরে রাখুন আল্লাহ নবী সুন্নত মা থাকিলে মানুষের কল সুন্দর ইয়ার বাদে তারা দোয়া করলে দোয়া কবুল ইসলামের সকল জাহের এ কাফেরলে মুসলমান লেয়ারে মোতামাই দিয়ে যাবে তো এখন কুফার কলে কী করছে মুসলমান লে কাফের লেয়ার আছে এ মুসলমানের বরকতদ্দিন ফাহিন নভাইবল্লাহ সুন্নতর বরকতদ্দিন নভাইবল্লাহ সুন্নত দূরে করি বললা তারা সকল পদ্ধতি ফেলে বললা মুসরে লম্বা করে দেখাই দাড়ি গুণ আসি আসি গেলে যাই সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মোর পঞ্জরা দি মাইয়া হিন্দুর কান মিজা দি মাইয়া হিন্দুর দাড়ি নো দাল্লাই মোর পঞ্জর দাড়ি দি মোর পঞ্জর আল্লাহ মুস দিয়ে মাইয়া হিন্দুর মুস নো দি মুসিনরে আল্লাহ আল্লাহ আল্লাহ হাইট হয়ে দাড়ি নো লম্বা করতে হয়ে আর এখন উল্লাহ করিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আরারে ইসলামী আখলাক বেগুন আর ভিতরে আনিবুল্লাহ বলে আরে তৌফিক দুক ইয়ার বাদে মিন খিসাল আল ফিতরা তাকলিম আল আযাফির ইখওয়ানি তকলিমুল আবাখির নকরে হাড়ি বেলন নকরে সাব করি বেলন এ হাইওয়ানত দিল্লা জিন্দা সে জানোয়ার কল আছে দিল্লা নন হিন্দিলা শিলত দিল্লা নন বহুত জানোয়ার কল ফাড়ি হাজে জানোয়ার কল আছে দিল্লা নন তুলে নকর বুতরে বহুত সাথে কল এডে বুতরে বহুত জরাসিম কল ব্যাকটেরিয়া কল ফেরোস কল অ জিন জুড়ে মানুষের কল তো আছে বিয়ারাম হেতো লবাই নকরে মাইয়ে হইন মোর পয়েন্ট বিগুণ হাড়ি বেলাই এ জমানম্মা দেখা যাদি মাইয়ে হইন মোর পয়েন্ট বেশি লম্বা লম্বা নক কল করে ইন আসলম্মা যে আরাম নবী তুলে দিদি নকা করে তুলে দিদি আরাম নবী তু আর আখলাক শিখিয়ম দে আরাম নবী তো আখলাক শিখিয়ম দে ইসলামী আখলাক লইম দে আর কাফর আখলাক কেলা লইম হেতো লবাই গরম মাঝে মাইয়ে হইন মোর পয়েন্ট অনরার তাহাতমা জিন আছে তারা তোমায় সাইও নকাশনে লম্বা করে থাকলে ইন হাড়ি ফেলাইও ইন দা আছে প্রতি শুক্রবার শুক্রবার হাড়ান্না নিলে আফজল ইয়াসুন নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার বাদে মিন খিসাল ফিতরা নতফুল ইবত বল তলে মানুষের করতে আছে মেয়ে হইন মোর পয়েন্ট তো ক্যাশফুডে ভালো গেলি ইনরে কী করেন নচ করেন ইনরে হারি ফেলন ইনরে হারি ফেলন আফজল বেশি যদি আসে ধরলে তোমাদের ইন আমাদের গা ফুড়ে ইন উঁথা যদি হারি ফেলাই দিলে বুড়া থাকে যদি ফুলে শুরু ফুটে দেওয়া হারা শুরু করে দিলে আসানের সাথে হারি ফারে ই বলতে বেশি আরাম ই বলতে বেশি এ বেআরামতি আরাম ন ইয়ার ই বলতে সুন্নতর মোয়াফেক দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর হইয়ে হারি ফেলাইতে হইয়ে আর হারি ফেলাইম চলে ভাই সন ইসলামী আখলাক কোন দিলে সুন্দর ইসলামে খনকান ইনসানের গা মাঝে খসরা থাকন নানরে পছন্দ করে খসরা দিন আছে ইনারে এজালা করি গল্লা উলিয়ারে হইয়ে আল্লাহ আর অন্যরা বেগুণের তৌফিক দোক ইসলামী আখলাক আঁড়ার ভিতরে রাখি বললাম আর নিজিবা দিও ইসলামী আখলাক আঁড়ার ভিতরে রাখিম আর বাইরেও আর দাওয়াত দিম আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।